এসে মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যায় এই বাগিচায় খুঁজে নেরে এই বাগিচায় খুঁজে নেরে মনটা যা তোর চায় মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যদি মনের কথা মুখে না আসে যদি মনের কথা মুখে না আসে তবে চোখের দিকে কে বন্ধু জেনে নিতে বুঝি খেলে রেখে যায় এই বাগিচায় খুঁজে নেরে এই বাগিচায় খুঁজে নেরে মনটা যা তোর চায় মনে মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে বাবা।